بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو الله رنامي يا أيها المزمل هي بصرا بريتو قم الليل إلا قليلا راتري جاغرون كرو كيچو أنشو بتيتو نصفه أو انقص منه قليلا অর্ধ রাত্রি কিংবা তদপেক্ষা অল্প অথবা তদপেক্ষা বেশি আর কুরআন আবৃত্তি করো ধীরে ধীরে ও সুস্পষ্ট ভাবে আমি তোমার প্রতি অবতীর্ণ করিতেছি গুরুভার বাণী إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا অবশ্য দলনে রাত্রিকালের উত্থান প্রবলতর এবং বাকুস্ফুরণে সঠে إن لك في النهار سبحا طويلا দিবাভাগে তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা واذكر اسم ربك وتبتل إليه تبتيلا সুতরাং তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ করো এবং একনিষ্ঠ ভাবে তাহাতে মগ্ন হও রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা তিনি পূর্ব পশ্চিমের অধিকর্তা তিনি ব্যতীত কোনো ইলাহ নাই অতএব তাহাকেই গ্রহণ করো কর্মবিধায়ক রূপে واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا লোকে যাহা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং সৌজন্য সহকারে উহাদেরকে পরিহার করিয়া চলো وذرني والمكذبين اولي النعمه ومهلهم قليلا ছাড়িয়া দাও আমাকে এবং বিলাস সামগ্রীর অধিকারী সত্য অস্বীকারকারীদেরকে আর কিছুকালের জন্য উহাদেরকে অবকাশ দাও আমার নিকট আছে শৃঙ্খল ও প্রজ্জ্বলিত অগ্নি আর আছে এমন খাদ্য যাহা গলায় আটকাইয়া যায় এবং মর্মন্তুদ শাস্তি يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا সেই দিবসে পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হইবে এবং পর্বতসমূহ বহমান বালুকা রাশিতে পরিণত হইবে إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا আমি তোমাদের নিকট পাঠাইয়াছি এক রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ যেমন রাসূল পাঠাইয়াছিলাম ফিরাউনের নিকট فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا কিন্তু ফিরাউন সেই রাসূলকে অমান্য করিয়াছিল ফলে আমি তাহাকে কঠিন শাস্তি দিয়াছিলাম فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا অতএব যদি তোমরা কুফরি করো তবে কি করিয়া আত্মরক্ষা করিবে সেই দিন যে দিনটি কিশোরকে পরিণত করিবে বৃদ্ধে যে দিন আকাশ হইবে বিদীর্ণ তাহার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হইবে فمن شاء اتخذ الى ربه سبيلا নিশ্চয়ই ইহা এক উপদেশ অতএব যে চায় সে তাহার প্রতিপালকের পথ অবলম্বন করুক ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাঈফাতুম মিনাল্লাযীনা মা'াক ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার علم أن لن تحصوه فتاب عليكم فقرؤوا ما تيسر من القرآن